আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1167। মে কুছ আশআর আপকো সুনা রাহা হু জিসমে নসিহত ভরি হুই হ্যায়। মেনে یہ اشعار اپنے ریاض القرآن کا جو نیا نسخہ آ رہا ہے اس کے مقدمے میں بھی داخل کر دیا ہے اور نام رکھا ہے میں نے کہ جاندار شاندار مالدار اشعار اور ایک بہت ہی اہم نصیحت۔ دھیان سے سنیے یہ اشعار۔ منزل سے آگے بڑھ کر منزل تلاش کر، মঞ্জিল সে আগে বড় কর মঞ্জিল তলাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তলাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তলাশ কর, হর শীশা টুট যাতা হ্যায় পত্থর কি চোট সে, হর শীশা টুট যাতা হ্যায় পত্থর কি চোট সে, পত্থর হি টুট যায় ও শীশা তলাশ কর, পত্থর হি টুট যায় ও শীশা তলাশ কর, সজদো সে তেরে কিয়া হুয়া সদিয়া গুজর গই, সজদো সে তেরে কিয়া হুয়া সদিয়া গুজর গই, দুনিয়া তেরি বদল দে ও সজদা তলাশ কর, দুনিয়া তেরি বদল দে ও সজদা তলাশ কর, ঈমান তেরা লুট গয়া রহজন কে হাথো সে, ঈমান তেরা লুট গয়া রহজন কে হাথো সে, ঈমান তেরা বচা লে ও রহবর তলাশ কর, ঈমান তেরা বচা লে ও রহবর তলাশ কর, হর শখস জল রা হদাবত কি আগ মে, হর শখস জল রা হদাবত কি আগ মে, উস আগ কো বুঝা দে ও পানি তলাশ কর, ইস আগ কো বুঝা দে ও পানি তলাশ কর, কর দে সওয়ার উঁট পে আপনে গুলাম কো, কর দে সওয়ার উঁট পে আপনে গুলাম কো, পেদল হি খুদ চলে জো ও আকা তলাশ কর। এসমে জবরদস্ত নসিহত হ্যায় মুসলমানো কে লিয়ে, হাম সব কে লিয়ে, ইসলিয়ে আপনে দিন কি হিফাজত হামারে জিম্মে জরুরি হ্যায়। এক হি জুমলা ইয়াদ রাখিও, জো আপনা কারোবার বড়ানে কি জিতনি তদবীর হ্যায় হাম সোচতে হ্যায়, ইসি তরহ আপনা দিন ফেলানে কি ভি তদবীর সোচা কিজিয়ে, আপনে আপকো এক কে হওয়ালে কর দো, ও এক এক এক কো হামারে হওয়ালে কর দেগা। আব পড়িয়ে মেরে সাথ আর বহুত ধ্যান সে পড়না, ইস্তেহজার সে পড়না, জো পড়াতা হুঁ ও পড়তে হি আল্লাহ হামারে সাথ হো জায়েগা, আল্লাহ হামে ইয়াদ করেগা, কিতনি বড়ি চিজ হ্যায়, আল্লাহ হামে ইয়াদ করেগা, আর জন্নত মে খজুর কে দরখত লাগেঙ্গে। এক মর্তবা হাম কিসি ডাক্তার সাহেব কে পাস হাম গয়ে থে, তো উন্হোনে কাহা মৌলি সাহেব বহুত খজুর কে দরখত লাগা দিয়ে, আপ লাগওয়া দিয়ে জন্নত মে আপনে, মাশাআল্লাহ। মেনে কাহা হ্যাঁ ডাক্তার সাহেব, আল্লাহ কা শুকর হ্যায় লাগওয়া দিয়ে, লেকিন দরখত কটনে নহীঁ চাহিয়ে, গুনাহ কিয়া কট গয়ে, ফায়দা কিয়া হুয়া, ইসলিয়ে আপ ধ্যান সে পড়িয়ে, ইয়ে পড়তে হি আল্লাহ তাআলা কে দরওয়াজে খুলেঙ্গে আর আল্লাহ তাআলা ঝাঁক কর দেখেঙ্গে ক্যা কোন পড় রহা হ্যায়, ইয়ে সহি সহি হাদিসো মে হ্যায়। আব ধ্যান সে পড়িয়ে মেরে সাথ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লাহ লহুল মুলক ওয়া লহুল হামদ وہو علی کل شیء قدیر. دیکھیے میں نے اتنا بڑا آسمان کے دروازے کھل گئے اور اللہ تعالیٰ جھانک کر دیکھ رہے ہیں کہ کون پڑھ رہا ہے کون پڑھ رہا ہے. یہ استحضار ہونا چاہیے. مل جائے تجھے دریا تو سمندر تلاش کر, بیٹھا مت رہے, ادھر ادھر کی بات نہ کر. مجھے یہ بتا کہ قافلہ کیوں لوٹا, مجھے رہزن سے گلا نہیں, تیری رہبری کا سوال ہے. آہ کس کی جستجو آوارہ رکھتی ہے تجھے, راہ بھی تو رہبر بھی تو رہرو بھی تو منزل بھی تو. اے اللہ ہم سب کو تیری معرفت نصیب فرما اور تیرے دین پر چلنے کی توفیق عطا فرما. اور اے اللہ جہاں جہاں تیری ہوائیں, تیرا آسمان, تیرا پانی, یہ فضائیں جہاں جہاں پہنچتی ہے وہاں وہاں تو ایمان کو پہنچا دے اور دین کو پہنچا دے. آمین آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.